তবে কেন এলে অনেক দিনের পরে, তুমি এসেছিলে অনেক দিনের পরে। যেন শ্রাবণ হৃদয়ে গেল ছোঁয়া দিয়ে, তাই অশ্রু দু চোখে গড়ায় গলবে, যেন শ্রাবণ হৃদয়ে গেল ছোঁয়া দিয়ে, তাই অশ্রু দু চোখে গড়ায় গলবে। যদি যাবে চলে তবে কেন এলে অনেক দিনে, তুমি এসেছিলে অনেক দিনের পরে। কাছে এলে হাই দূরে চলে যাও, হৃদয় তো যায় না সরে, তাই আরো মন কেড়ে নাও এ মনে দোলা দিয়ে, এলে হাই দূরে চলে যাও, হৃদয় তো যায় না সরে, তাই আরো মন কেড়ে নাও এ মনে দোলা দিয়ে। যদি যাবে চলে তবে কেন এলে অনেক দিনের পরে, এসেছিলে অনেক দিনের পরে। যদি যাবেই চলে তবে কেন এলে অনেক দিনের পরে, তুমি এসেছিলে অনেক দিনের পর।